بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه برم كرونا ماي واشيم دعالو الله نامي شروع امي شپت كوري قيامت دي بشه ارو شپت كوري شي مونير جي نيجي كي ٹھيك كار دائي মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করব না, পরন্তু আমি তার অঙ্গুলিগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر برن مانوش در ভবিষ্যৎ জীবনেও দৃষ্টতা করতে যায়, সে প্রশ্ন করে কিয়ামত দিবস কবে, যখন দৃষ্টি চমকে যাবে, চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে এবং সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে, সেই দিন মানুষ বলবে পলায়নের জায়গা কোথায়। كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ بما قدم وأخر نا কোথাও আশ্রয়স্থল নেই আপনার পালনকর্তার কাছে সেদিন ঠাঁই হবে সেদিন মানুষকে অবহিত করা হবে সে যা সামনে প্রেরণ করেছে ও পশ্চাতে ছেড়ে দিয়েছে بل الإنسان على نفسه بصيرة ولو ألقى معاذيره لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه برون মানুষ নিজেই তার নিজের সম্পর্কে চক্ষুষ্মান যদিও সে তার অজুহাত পেশ করতে চাইবে তাড়াতাড়ি শিখে নেওয়ার জন্য আপনি দ্রুত ওহি আবৃত্তি করবেন না, এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব। فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ অতঃপর আমি যখন তা পাঠ করি তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন, এরপর বিশদ বর্ণনা আমারই দায়িত্ব। كلا بل تحبون العاجلة وتذرون الآخرة وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة ووجوه يومئذ باسرة কখনো না বরং তোমরা পার্থিব জীবনকে ভালোবাসো এবং পরকালকে উপেক্ষা করো, সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে, আর অনেক মুখমণ্ডল সেদিন উদাস হয়ে পড়বে। تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ كَلَّا إِذَا بَلَغَتِ التَّرَاقِيَ وَقِيلَ مَنْ رَاقٍ وظن أنه الفراق والتفت الساق بالساق তারা ধারণা করবে যে তাদের সাথে কোমর ভাঙা আচরণ করা হবে, কখনো না যখন প্রাণ কণ্ঠাগত হবে এবং বলা হবে কে ঝাড়বে এবং সে মনে করবে যে বিদায়ের ক্ষণ এসে গেছে এবং গোছা গোছার সাথে জড়িত হয়ে যাবে। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক ফালা সাদদাক ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাব ওয়া তাওয়াল্লা